সব দায়িত্ব কি আমার? শকুনে এ যন্ত্রণা কোনো ওষুধে কমবে না, আমার যন্ত্রণা কমাতে পারে একমাত্র গান্ধারী। আরে গান্ধারী, তুই কি বাবাকে কিছু বলেছিস? দাদা রে, আমি যতদিন এই সংসারে আছি কোনোদিন বাবার সম্মুখে আমি উঁচু গলায় কথা বলিনি, আর তুই ভাবলি কি করে যে আমার বাবাকে আমি ছোট বড় করে কথা বলবো? পরিবারে কি ঘটনা? কেন অশান্তি? কেন শান্তি? যে সংসারে এত হরিনাম হয়, এত কৃষ্ণ নাম হয়, তবু কেন অশান্তির কারণ থাকবে? কি হয়েছে? আমি তোমার বড় ছেলে, আমাকে তুমি খুলে বলতে পারো? দেখবে জীবনে যদি একবার দুঃখ প্রবেশ করে, কারো কাছে বললেই তবে তোমার দুঃখটা হালকা হয়। সুবলা থাকতে পারে সংশকনি, এক সপ্তাহ আগে ভেষ্য একটা চিঠি লিখেছিল, তোর বোনটাকে হস্তিনাপুরে বউ করে নিয়ে যাবে। এত বড় আনন্দের কথা? আনন্দের নয়, আনন্দের নয়। ভেষ্য লিখে পাঠিয়েছে, তোর বোনটাকে যার সঙ্গে বিয়ে দেবে সে হলো জন্ম থেকেই অন্ধ। বাবা তুমি কি বলছো? তুমি চিঠি লিখে জানিয়ে দাও, ও যে প্রস্তাবটা রেখেছে আমরা প্রস্তাব মানবো না। মানতে আমিও চাই না, এ প্রস্তাব আমিও মানতে চাই না, কিন্তু মেনে নিতে হবে। কেন? তার একটাই কারণ, বেশ বলে দিয়েছে বিয়েটা যদি না দিয়ে থাকে তাহলে শুনছি আস আমাকে কারাগারে বন্দি করে পচিয়ে বলি মারবে, তোর একশোটা ছেলে সে নিজের হাতে হত্যা করবে, মরব মরব। ও ভীষ্ম, ভীষ্মর বুকের পাটা আছে, ক্ষমতা আছে, ওর ইচ্ছা মৃত্যু, ও যা ইচ্ছা তাই করব, ও যদি আমাদের মেরে ফেলতে চায় আমরা মরব, কিন্তু ওর প্রস্তাব মানব না। অন্য ছেলের সঙ্গে আমার বোনের আমি বিয়ে দেব না, যার এক গেলার জল গড়িয়ে খাওয়ার মতো ক্ষমতা নেই, যার রাস্তা পার হওয়ার মতো ক্ষমতা নেই, যে বোনটাকে কোলে পিঠে করে মানুষ করেছে, দাদা মানে কথাটা তো গান্ধারী শুনে নিয়েছে, ওই স্থানে বসেছিল। দাদা জীবনে কোনোদিন চোখে আমি জল দেখিনি, কিন্তু আজকে চোখে জল দেখে আমি বুঝতে পারলাম তোরা আমাকে এত ভালোবাসিস। কিন্তু দাদা রে, এত ভালোই যখন বাসিস, আমি তোদের মৃত্যুর কারণ হব কি করে? মানে তুই কি বলতে চাইছিস? আমি অন্ধ ছেলেকে বিয়ে করব না, আমরা দিতে নেব না বিয়ে করব, কারণ আমার একার জন্য তোদের ঘরে মরতে হবে, এটা আমি কোনোদিনের জন্য চাই না। তাই সন্ধ্যা আমিও প্রতিজ্ঞা করলাম, তিন দিনের মধ্যে এই আফগানিস্তানের মাটি ছেড়ে আমি চলে যাব, আমি অন্ধ ছেলেকে বিয়ে করে জীবন কাটাব। তবে এইটুকু আমি বলে দিচ্ছি, সন্ধ্যা ছেলে মেয়েকে বিয়ে করতে আসে, কিন্তু আমি প্রতিজ্ঞা করলাম আমি নিজে উঠে যাব, অন্ধ ছেলের গলায় মালা পরিয়ে তাকে আমি স্বামী বলে বরণ করব। মেয়েরা বিয়ে নদিনের মাথায় জড়ে আসে, কিন্তু আমি প্রতিজ্ঞা করলাম নদিন কেন, মরার আগে পর্যন্ত তোদের কাছে আর তোদের ঘরে বলে দিচ্ছি কোনোদিন তোরা আমার আর মুখ দেখতে যাবি না। তাই তিন দিনের মধ্যে এই আফগানিস্তানের মাটি ছেড়ে আমি চলে যাব। হে ভক্তমণ্ডলী, একটা চিঠির কারণ আজকে তিন দিন তিন দিকে চলে গেল। সুবল আজকে চোখের জলে কাঁদে, আমার একটা মাত্র মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পারলাম না। শকুনি চোখের জলে কাঁদে যে একশোটা দাদা থেকেও আমাদের বোনটাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারলাম না। আর গান্ধারী চোখের জলে কাঁদে যে ভগবানকে আমি এত করে ডাকলাম, আমার কপালে এমন একটা রেখে দিল। দেখতে দেখতে তিনটে দিন পার হয়ে গেল, গান্ধারী সকালবেলায় স্নান করেছে, স্নান করেই কোথায় গেছে? ঠাকুর ঘরে গেছে, প্রতিদিন কৃষ্ণ চরণ তলে প্রণাম করে, আজকে রাধের চরণ তলে বসেছে। ওগো রাধে। বাঁধে গো, তুমি তো কৃপাময়ী, তুমি তো দয়াময়ী, তুমি তো কৃপাময়ী, তুমি তো দয়াময়ী, তোমার চরণে আমার শেষ নিবেদন, সারা জীবনের মতো চলে যাব, যাবার বেলায় শুধু একটা কথা জানিয়ে যাই, রাধে গো আমার যা হবে এতে কোনো দুঃখ নয়, আমার বাবা মৃত্যুর সময় যদি এক মোটা জলের জন্য কষ্ট পায়, রাধে গো তুই আমার মতো গান্ধারি হয়ে আমার বাবাকে একটু জল দি, বাবাকে বলতে পারতো নিজের কথা যে রাধে তুই আমার এত বড় সর্বনাশ করলি, তোর পাশে কে দাঁড়িয়ে আছে আর আমার পাশে তুই কাকে দাঁড় করালি, যে জন্মতে গন্ধ, তুই তো একটি মেয়ে আমি তো একটি মেয়ে, একটা মেয়ে হয়ে একটা মেয়ে সম্মান রাখলি, আমাকে তুই এমনি করে অন্ধকার সাগরে ডুবিয়ে দিলি, গান্ধারি এটা বলতে পারতো, এটা না বলে তিনি কি বললো, রাধে আমার যা হবে কোনো দুঃখ নাই, কিন্তু রাধে আমার পরিবারটাকে তুই রক্ষা করিস, এটাই হয় ভক্তের কথা, যে ভক্ত ভগবানের চরণ তলে বসে এটা দাও ওটা দাও সেটা দাও নিজের জন্য চেয়ে যায়, ভগবান কোনোদিন তার দিকে ঘুরেও তাকায় না, কোনোদিন ঘুরে তাকায় না, আর যে ভক্ত ভগবানের চরণ তলে বসে কোনোদিন নিজের কথা বলে না, সে বলে তুমি সুখমন, তুমি আনন্দমন, তুমি সুখে থাকলে তবে আমার সুখ, তুমি আনন্দে থাকলে তুমি আমার আনন্দ, তুমি যদি দুঃখ পাও শত দুঃখ তুমি আমাকে দাও, তোমার চোখ দিয়ে যদি দু ফোঁটা চোখের জল ঝরে সেই দুঃখে আমার চোখ দিয়ে যেন গঙ্গা যমুনার মতো জলধারা পড়ে, এটাই ভক্তের কথা, যে জন ভক্ত সে বড় যোগী, ভক্ত ভগবানের চরণ তলে বসে বাড়ি গাড়ি চায় না, ভক্ত ভগবানের চরণ তলে বসে কি প্রার্থনা করে, যে হে কৃষ্ণ আমার যদি মৃত্যু হয় কোনো দুঃখ নেই, মৃত্যুর সময় আমার যদি শরীরটা পোকায় ভরে যায় কোনো দুঃখ নেই, মৃত্যুর সময় আমার যদি হাত দুটো নষ্ট হয়ে যায় কোনো দুঃখ নেই, আমার যদি পা যদি অকেজো হয় কোনো দুঃখ নেই, কিন্তু আমার ছোট্ট জীবটা তুমি ঠিক রেখো, এই জীবটা তুমি ঠিক রেখো, কেন জানো, তার একটাই কারণ, জপ করো তপ করো মরতে জানলে হয়, মরার সময় বদন যদি হরি কথা বলে, নয়নে যদি কৃষ্ণ দর্শন হয় তবেই মানুষের মরণ যাত্রা শান্তি, মানুষের মরণ আছে কিন্তু জেনে রাখবেন মরণটা যেন মরণের মতো হয়, মৃত্যুটা যেন মৃত্যুর মতো হয়, নইলে বিছানায় পড়ে পিঠে তোমার ঘা হয়ে গেল তবু তোমার মরণ হচ্ছে না, তোমার ছেলে সেই ঘরে প্রবেশ করছে নাকে কাপড় চাপা দিয়ে প্রবেশ করছে, তোমার স্ত্রী প্রার্থনা করছে ওর যেন মৃত্যু হয়ে যায়, বড় কষ্ট পাচ্ছে তবু তোমার মরণ হচ্ছে না, এ মৃত্যুটা মৃত্যু নয়, ভজনীয় মানুষের মৃত্যু কোন মৃত্যু, তুলসী তলায় প্রণাম করো, আর তুলসী তলায় প্রণাম করি এক প্রণাম করে তুমি দেহ ছেড়ে দাও, এ মৃত্যুটা বড় আনন্দের মৃত্যু, ভগবানের চরণে প্রণাম করো কিন্তু ওই প্রণাম করি ওই বসা অবস্থাতেই তুমি দেহ থেকে প্রাণ বাকিটা ছেড়ে দাও, এ মৃত্যুটা আনন্দের মৃত্যু, তাই ভক্ত বললেন জপ করো তপ করো মরতে জানলে হয় মরণটা মরণের মতো হবে, আজকে এই ভক্ত প্রার্থনা করছে আমার জীবটাকে তুমি ভালো রেখো। কেন? কারণ সে জানে মৃত্যু যখন সময় আসবে, হাত আমার হরি কথা বলতে পারবে না, পা হরি কথা বলবে না, শরীর হরি কথা বলবে না, চোখ আমার বন্ধ হয়ে যাবে, কান আমার শোনা বন্ধ করে দেবে, কিন্তু তুমি যদি আমার জীবটা ঠিক রাখো তাহলে শেষের দিনে হরি বলবে। তাই গান্ধারি আজকে নিজের কথা বল, চলো ঠাকুরকে জানিয়েছে, ভগবানকে জানিয়ে দিয়ে গান্ধারি বাবার চরণে প্রণাম করেছে, দাদাদের চরণে প্রণাম করেছে, সবাই ডেকে বলে উঠলো গান্ধারি তুই চলে যাচ্ছিস, আসব না ফিরে, হস্তিনাপুরে যখন এলো মুখ তো দেখাতে আসেনি, বিয়েটা দেয়া যাবে, ওলো ওলো ওলো ধ্বনি ভরিল ভুবন, যার বাবা রাজা সে কেন ছেঁড়া কাপড় পরে আসবে? কথাটা হলো তাই, গান্ধারি এসেছিল বটে কিন্তু ছেঁড়া কাপড় পরে, কেন জানো? তার বাবা তাকে বলেছিল, শোন গান্ধারি চলে তো যাবি আর অন্ধকে তুই বিয়ে করবি, কিন্তু তোর মা যে সুন্দর কাপড় সোনা দানা রেখে গেছে এগুলো কি হবে, এগুলো তুই পরেছ? না মা, সোনা দানায় আমি সাজব না, আমি একটা ছেঁড়া কাপড় পরে, তুই ভালো অন্তত কাপড় পরে, না আমি সুন্দর করে সেজে যাবো না, কেন যাবি না? গান্ধারি তাতে কি সুন্দর কথা বলেছিল, গান্ধারি বলেছিল, বাবা আমি যাকে বিয়ে করব সে তো জন্ম থেকেই অন্ধ, যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার মতো ক্ষমতা নেই, যার রাস্তা পার হওয়ার মতো ক্ষমতা নেই, যে স্বামী কোনোদিন আমাকে দেখতে পাবে না। আমি কত দামি শাড়ি পরবো আমার স্বামী দেখবে না, আমি কত সোনা দানার গয়না পরবো আমার স্বামী জানবে না। তাহলে যে স্বামী কোনোদিন আমাকে দেখবে না, তাহলে আমি কিসের জন্য সাজবো? তাই আমি প্রতিজ্ঞা করলাম কোনোদিন আমি সুন্দর করে আর সেজে থাকবো না, সুন্দর শাড়ি গয়না আর পরবো। কিন্তু আমরা আমরা তো সাজের প্রস্তুত। দেখবেন একটা ছেলে মেয়ের জন্য সাজে, একটা মেয়ে ছেলের জন্য সাজে। কোনদিন কি দেখেছেন একটা ছেলে সুন্দর করে সেজেছে গরু ছাগলকে দেখাবে বলে, একটা মেয়ে সুন্দর করে সেজেছে হাঁস মুরগিকে দেখাবে বলে? সাজে, ছেলেও সাজে মেয়েও সাজে, কিন্তু ছেলে মেয়ে সাজে, কিন্তু আমরা কজন ভগবানের জন্য সাজে? আজকে যে এই ছেঁড়া চটে বসার অধিকার আমরা পেয়েছি, এটা কার কৃপা? একমাত্র ভগবানের কৃপা। তিনি আগের জন্মে আপনারা ভালো একটা মন ছিল, পবিত্র মন ছিল, আগের জন্মেও আপনারা হরিনাম করেছেন, আগের জন্মে আপনারা হরিনাম শুনেছেন, হাজার হাজার বার সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করেছেন, তাই ভগবান বিচার করে আবার আপনাদের হরিনাম শোনার জন্য পাঠিয়ে দিল, আমাকে হরিনাম করার জন্য আবার আপনাদের মাঝখানে পাঠিয়ে দিল। কি তাহলে বুঝেনি? তাহলে যার কৃপায় আমরা মানুষ হয়ে এসেছি, যার কৃপায় মা, তিনি যদি মনে করত আমাদের প্রত্যেকজনকে গরু ছাগল করে মাঠে ঘাটে ছেড়ে দিতে পারত, তিনি কৃপা করেছে বলেই আমরা মানুষ হয়ে এসেছি। কিন্তু বলো তো মা, তার জন্য আমরা কজন সাজি? যার এত বড় অবদান, যার এত বড় কৃপা, আমরা মানুষ, আমরা হরি নাম শুনছি, হরি কথা বলছি, তার জন্যও সাজতে হয়। কোন সাজে সাজবেন প্রশ্ন করবেন ভগবান, সেদিন ভগবান আপনাকে একটাই উত্তর দেবে, শনমে চুলে কত শ্যাম্পু করবি আমি দেখব না, কত সোনা দানার গয়না পরবি আমি দেখব না, কত দামি শাড়ি পরবি আমি দেখব না, তোরা কত প্যান্ট শার্ট বুট পরে ঘুরবি আমি দেখব না। আমার জন্য যদি সাজতে চাস, অন্তত সকাল সন্ধে অন্য কিছু না করে শুধু দুটো হাত তুলে একবার বলিস নিতাই গৌর প্রেমান, এ হাত নিচুই আছে, এ তোমার এক ডিজাইন, হাত উপর দিকে তুলে দাও তোমার হয়ে যাবে আর একটা ডিজাইন। এ হাত তোলাটা আমাদের দেখতে ভালো লাগে, করতে ভালো লাগে, আর হাত তোলা মানুষ যদি না থাকতো তাহলে হরিবাসর চলতো না। প্রতিটা হরিবাসরে হাত তোলা দুটো মানুষ আছে, দেখবেন প্রতিটা হরিবাসরে, সে মাটির হোক, সোনার হোক, রূপর হোক, তামার হোক, ছবিতে হোক, সেই দুটো মানুষ হরিবাসরে থাকবে। দুজন কে? এক হলো গৌর আর দুই হলো ভাত তুলেই রেখেছে, ও বুঝিয়ে দিয়েছে। জোরে ভগবানের জন্য যদি সাজতে চাস, অন্তত সকাল সন্ধে এই রূপটা তোরা ধরিস, এতে তুই ভগবানের দেখা পা। প্যান্ট শার্ট বুটের দ্বারায় তো মহান ব্যক্তি হওয়া যায় না, প্যান্ট শার্ট বুটের দ্বারাই মহান ব্যক্তি হওয়া যায় না, মহান ব্যক্তি হতে গেলে সামান্য একটা ধুতি পরি মহান ব্যক্তি হওয়া যায়, সামান্য একটা ধুতি পরি অপরাধ মার্জনা করবেন। আমাদের মোদী সরকার টাকার পরিবর্তন করে দিয়েছে, কিন্তু টাকার মাঝখানে কি মানুষটার পরিবর্তন হয়েছে? হাজার টাকার নোট 2000 টাকা হয়েছে, কি 500 টাকার নোটের পরিবর্তন, 100 টাকার নোটের পরিবর্তন, কিন্তু দেখবেন ওর টাকার মাঝখানে সেই মানুষটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, আর ওই মানুষটা যদি না থাকে টাকাটা তোমার চলবে না। তাহলে মানুষটা কে? যিনি সারা জীবন প্যান্ট শার্ট বুট পরেনি, ধুতি আর হাতে লাঠি নিয়ে ঘুরে বেরিয়েছে, যিনি হলেন ইন্দিরা গান্ধী। তিনি হলেন মহাত্মা গান্ধীজি। তাই মেরে ভাই, ধুতি পড়তে না পারো কোনো দুঃখ নাই, কিন্তু ধুতিকে তুমি অপমান করো, মালা তুমি পরো না পরো এতে ভগবানের যায় আসে না, কিন্তু যারা মালা পরে আছে তাদের করে টন্টিট কেদি কেতো। তুমি তিলক সেবা যদি না করো কোনো দুঃখ নেই, কিন্তু তিলক সেবা সনাতন ধর্মের পরম বৈষ্ণব গুলোকে তুমি অপমান করতে যেও না, এই সব অপরাধ করলে নরকে যেতে হবে, কোনোদিন আর মানুষ হওয়া যাবে। তাই জীবনে এ কাজগুলো করো। তাই হে ভক্তমণ্ডলী, তাই আমরাও সেই সাজে সাজতে পারি, আজকে তাই গান ধারি, কোনো সাজ নেই, চলে এলো একটা ছেঁড়া কাপড় পরে। কি ওলো ওলো ওলো ধ্বনি ধরিল তাহলে ফুলশয্যার রাত্রিতে জগন্নাথের মতো বসে আছে জন্মন্ধ ধৃতরাষ্ট্র, কিন্তু ওটা তো কথা নয়, গান্ধারী কি করবে। সেই ঘরের মধ্যে প্রবেশ করেছে, স্বামীর পায়ে হাত রেখেছে, শোনো স্বামী আমি তোমার স্ত্রী হতে আসিনি, আমি তোমার বউ হতে আসিনি, আমি তোমার অর্ধাঙ্গিনী হতে এসেছি। বুঝে নিতে হবে বউ কাকে বলে, স্ত্রী কাকে বলে। যে বউ বিয়ের পরে সিনেমা হলে শুধু বই দেখতে যায় তাকে বলে বউ। স্ত্রী কাকে বলে যে স্বামীকে স্ত্রী করে ছেড়ে দিয়েছে। স্বামীর মঙ্গল কি, সংসার সুরে সুখের হয় কাদের গুণে? কোনোদিন কি মানুষ শুনেছে সংসার সুখের হয় কাকার গুণে, জ্যাঠার গুণে, খুড়োর গুণে? না, সবাই শুনেছে সংসার সুখের হয় রমণীর গুণে। প্রতিটা সংসারে রমণী আছে, তবে এত দুঃখ কেন, তবে এত কষ্ট কেন? একমাত্র নারী জাতি পারে তার স্বামীকে মহান জায়গায় পৌঁছে দিতে, আবার তার স্ত্রী স্বামীকে নিচু জায়গায় নামিয়ে দিতে। স্বামী কাজে বেরিয়েছে, স্ত্রী চিৎকার করছে যে সবচেয়ে দামি শাড়িটা আমার চাই। স্বামী কি করবে, পাঁচ পয়সা উপায় করার ক্ষমতা নাই, কোন রকমে 50-100 টাকা উপায় করে, তাকে দামি শাড়ি নিয়ে ঘরে ফিরতে হবে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কাঁদছে, অনেক দেখবেন রাস্তার মাঝখানে অনেক ব্যক্তি আছে, দেখতে প্যান্ট শার্ট বুট পরে সাধু হয়ে আছে, বাইরে তার চকচকে ভেতরে শুধু গন্ডগোল। এমন অনেক ব্যক্তি খুঁজে কাঁদছিস কেন, না আমার স্ত্রী দামি সামান্য শাড়ি চেয়েছে, সোনা দানা তো চাইনি, চল তোকে শাড়ির খবর দিয়ে দিচ্ছি, বাসে ওঠ, দেখ পকেট মারি কি করে করতে হয় শিখে নে, চুরি কিভাবে করতে হয় শিখে নে, অনেক শাড়ি পেয়ে যাবে। ছেলেটা শিখে নিল, শিখে নিয়ে দামি শাড়ি নিয়ে বাড়ি ফিরলো, স্ত্রী বলে এসো তোমাকে সুন্দর করে সেবা দিই। একবারও বুঝে দেখলো না যে এই দামি শাড়িটা এলো কোথা থেকে, টাকার লোভ বড় লোভ, সেই সৎ ছেলেটা অসৎ পথে যুক্ত হয়ে গেল। দামি শাড়ি প্রত্যেক দিন এলো, কিন্তু মার্কেটে আর বেরুতে পারলো না। সৎ পথে থাকলে হয় কষ্ট হয় না কিছু নষ্ট, তুমি যদি চলার পথ ঠিক থাকে তাহলে দেখবে তোমার খাবারের কষ্ট হবে, একটু পড়ার কষ্ট হবে, কিন্তু এইটুকু বিশ্বাস রাখবেন মার্কেটে তুমি বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারবে, কারণ তুমি চুরি করোনি, ডাকাতি করোনি, মানুষ খুন করোনি, বুক ফুলিয়ে তুমি ঘুরে বেড়াতে পারবে। এতে খাবারের কষ্ট, কিন্তু জীবনে বড় আনন্দ পাওয়া যায়। আর অসৎ পথে থেকে লক্ষ লক্ষ টাকা উপায় করা যায়, কিন্তু মার্কেটে বেশি দিন টেকা যায় না। কাঁচা লঙ্কা যে খাবে ঝাল তাকে লাগবেই লাগবে। পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ যে অপরাধ করছে এ জন্মে নয় পরজন্মে নয় শাস্তি তাকে পেতেই। আর এক প্রকারের স্ত্রী আছে, স্বামী কাজে যাচ্ছে, স্বামী কাজে যাচ্ছে, তুলসী মাটি স্বামীর কপালে দিল, দিয়ে বলে উঠল, স্বামী গো একটা কথা বলে দিচ্ছি, তুমি সৎ পথে 50 টাকা উপায় করে নিয়ে ঘরে ফেরো, আমরা ডাল ভাত খাবো কিন্তু এতেও সুখে থাকবো, এতেও সুখে থাকবো, আমাদের ঘরে সন্তান আছে, অসৎ পথে রোজগারে আমার ছেলেকে যদি পেট ভরে খাইয়াই তাহলে ছেলেটা কোনোদিন সৎ হবে না, ও ছেলেটা অসৎ হবে, তাই তুমি সৎ পথে পয়সা উপায় করো, আমরা ডাল ভাত খাবো তবু আমরা সুখে থাকবো, তবু আমাদের জীবন আনন্দে কেটে যাবে। তাই প্রকৃত সংসার সুখের হয় রমণীর গুণে, সেই প্রকৃতি সংসারে মেয়েদের আসতে সচেতন হতে। আজকে গান্ধারী বলল, আমি তোমার অর্ধাঙ্গিনী হতে এসেছি। অর্ধাঙ্গিনী কাকে বলে? স্বামীর অর্ধেক দুঃখ যে স্ত্রী গোপন করে। ধৃতরাষ্ট্র বলল, গান্ধারী আমি জন্ম থেকেই অন্ধ, জীবনে আমার বড় কষ্ট, জীবনে আমার বড় দুঃখ, এক গ্লাস জলের জন্য আমাকে 100 বার ডাকতে হয়, আমি একই জায়গায় বসে থাকি, কেউ আমার পাশে আসে না দুটো কথা বলার জন্য, কিন্তু তুমি এই অন্ধের সঙ্গে তুমি চলে এলে তুমি জীবনে কি পাবে, তাই তুমি এই রাত্রিকালে চলে যাবে, আমার সঙ্গে তোমার জীবনটাকে নষ্ট করো না, চলে যাওয়ার জন্য আসেনি সঙ্গে, আমি তোমার অর্ধাঙ্গিনী হব। তুমি অর্ধাঙ্গিনী শব্দের অর্থ বোঝো, আমার অর্ধেক দুঃখ যে গ্রহণ করে সে তো অর্ধাঙ্গিনী, আমি অন্ধ, তুমি আমার দুঃখ গ্রহণ করবে কি করে? কি করে গান্ধারী তুমি কি করছো? কাপড় ছেঁচো, কাপড় ছেঁচো, ছেঁড়া শাড়ি পরে এসেছিল, তোমার পরিবারের মানুষ আমাকে দামি শাড়ি পরিয়ে দিয়েছে, স্বামী গো স্বামীর টাকা থাকলে মাসে মাসে শাড়ি পাল্টানো যায়, কিন্তু কোন স্ত্রী মাসে মাসে স্বামী পাল্টাতে পারে না, তদ্রূপ তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তুমি কি করে ভাবলে তোমাকে আমি ছেড়ে চলে যাব, তোমাকে ছেড়ে আমার অন্যজনকে, না আমি তোমার সঙ্গে জীবন কাটাব তোমার অর্ধাঙ্গিনী হয়ে, তাই আমি কাপড় ছেড়েছি, ছিঁড়ে কি করবে আমার চোখে বাঁধ, শোনো স্বামী তুমি জন্মতে গন্ধ, আর আমার শাড়ির আঁচল ছিঁড়ে আমার চোখে বেঁধে দিলে আজ থেকে আমি হয়ে গেলাম চোখ থাকতেও অন্ধ, চোখ থাকতেও অন্ধ, চোখ থাকতেও। তাহলে তিনি কেন অন্ধ হয়েছে বুঝেছে কি? এই কারণে গান্ধারীকে সর্বদাই আমরা চোখে কাপড় বাঁধা অবস্থায় দেখি, কারণ তার স্বামীর প্রতি তেমন ভক্তি। শুরু হয়ে গেল স্বামী সেবা, প্রাণ রমণ হৃদি ভূষণ আমার হৃদয় রতন কোন পর্যন্ত এগুলাম? স্বামী সেবা পর্যন্ত। এর পরের ঘটনা, গান্ধারী বলল যে স্বামী আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো। বলো, টাকা পয়সা চাইলে তো আমি না, ওটা তাহলে কি চাই? না, আমাকে একটা সন্তান, কিন্তু এটা তো আমি পারি না। একটা ঘটনা আপনাদের বলি, গভীর জঙ্গল মাঝে এক ব্যাধ, তো সেই ব্যাধে পরিবার আছে কিন্তু টাকা পয়সা নাই। তা জঙ্গলের রাজা, তার একটি মেয়ে জন্ম নিল, জন্ম থেকে অন্ধ। তো রাজা রাজ্যের মধ্যে ঘোষণা করল যে আমার মেয়ে কেউ যদি চোখ ফিরিয়ে দিতে পারে তাকে উপযুক্ত পুরস্কার করা হবে। তো সেই ব্যাধের কানে কথাটা যখন গেল, ব্যাধ জানে যে জঙ্গলে এমন একটা পাখি আছে, সেই পাখির চোখ মানুষের শরীরে কাজে লাগে। তো সেই পাখির নাম হলো বাজ পাখি, বড় তীক্ষ্ণ দৃষ্টি। তো ব্যাধ বেরিয়ে বলল যে চোখ দুটো তুলব, উপযুক্ত পুরস্কার পাব, রাজকন্যার দৃষ্টিশক্তি ফিরে পাব। তো ব্যাধ জঙ্গলে গিয়ে দেখলো গাছের উপরে বসে আছে। ব্যাধ যখন টিটটা মারতে গেল, সেই বাজ পাখি সে কি বলছে, ওরে ব্যাধেরে আমাকে তুই প্রাণে মারিস না, আমি তো গাছের ডালে একা বসে না, আমার একশোটা সন্তান আছে, তুই যদি আমাকে প্রাণে মারিস আমার ছেলেগুলো না খেতে পেয়ে মারা যাবে, তাই তোর হাতে ধরে পায়ে পড়ি, আমায় প্রাণে যেন মারিস না। ছেড়ে দিল, এখন বাজ পাখির হৃদয়টা বিদীর্ণ হলো, ছটফট করতে করতে গাছের নিচে এসে পড়ল। প্রাণ তখনও আছে কিন্তু পাখা মেলতে পারছে না, পাহাড় নাড়তে পারছে না। ব্যাধ কি করলো, যখনই চোখ দুটো তুলতে গেল অতি কষ্টে বলল, আমি বেঁচে আছি রে, আমি তোকে অনেক করে নিষেধ করলাম, তুই আমাকে মারিস না, আমার কথা তুই শুনতে পারতিস, তোর কারণে দেখ আমার একশোটা ছেলে না খেতে পেয়ে মরে যাবে, ওরা তো উঠতে পারবে। আচ্ছা, তোরা মানুষ হয়েছিস, তোরা ভগবানকে ভালোবাসিস, আমরা বাসি না, পক্ষী জাতি পশু জাতি ওরা কি ভালোবাসে না? তেতা যুগে রাবণ যখন সীতাকে নিয়ে যাচ্ছিল, তখন আমাদেরই মতো পক্ষী জাতি জটায়ু পাখি বাধা দিতে, রাবণ তার ডেনা কেটে নিয়েছিল কিন্তু ওই রক্ত ঝরঝর করে ঝরছে, তবু সে রামকে দেখেছে। কুইন্টল কুইন্টল পাথর জলে ভাসাতে পেরেছিল হনুমান পশু জাতি। এখন পর্যন্ত রামেশ্বর সেতু ভারত শ্রীলঙ্কার মধ্যে বাঁধা আছে, ওরা ভালোবাসে। বৃন্দাবনে দুটো পাখি আছে, একজন হলো শুক একজন হলো সারি, ছোট ছোট পাখি, এখনো তারা কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে কাঁদে। আর আমাদের প্রতি এত অবহেলা, একটা কথা শুনলি না, অবিশ্বাস, মরার আগে ব্যাগ থেকে অবিশ্বাস করছে। তুই যেমন আমার বন্ধ করে দিলি, আমার চোখ দুটো তুলে নিলি, আমি অবিশ্বাস করছি তুই হয়তো মানুষ হবি, কিন্তু আমার অভিশাপে তুই হবে জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ। শুধু তাই তুই যখন আমার 100টা ছেলেকে তুই মেরে দিলি, আমি অভিশাপ দিলাম তুই মানুষ হয়ে জন্ম নিবি কিন্তু তুই হবি নিবংশ, সন্তান ধারণ করার তোর কোনো ক্ষমতাই থাকবে না। এই ব্যক্তিটা কি বুঝে নিয়েছে এই হলো জন্মন্ধ ধৃতরাষ্ট্র? তাই গান্ধারী তুমি আমার কাছ থেকে সন্তান চাইছো, আমি তোমাকে সন্তান দিতে পারবো না, দরকার নেই। তুমি আমাকে সন্তান না দিলেও আমি তোমাকে সন্তান দেব। ধৃতরাষ্ট্র একটু চমকে উঠে যে একজন স্বামী যদি সন্তান না দেয় তাহলে একজন স্ত্রী গর্বে সন্তান ধরবে কি করে? বুঝেনি, স্বামী যদি সন্তান না দেয়, স্ত্রী যদি বলে তুমি আমাকে সন্তান না দিলেও আমি তোমাকে সন্তান দেব, প্রত্যেকটা স্বামী ভাবে ডাল মে কুচ কালা হয়, ভেতরে গন্ডগোল আছে। গান্ধারী আমি তোমাকে সন্তান না দিলে তুমি দিতে পারবে? বিশ্বাস করো কোটি কোটি টাকা থাকলে সংসারে সুখ হয় না, সংসারে সুখী থাকতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস থাকা দরকার। তুমি আমাকে বিশ্বাস করো, তুমি কি ভেবেছো আমি কোনো পরপুরুষের সঙ্গ করব? না, আমি নারী জাতি, 33 কোটি দেবদেবী আছে, তার মধ্যে এমন একটা দেবতা আছে যাকে ডাকলে দেবতা অল্পে সন্তুষ্ট হয়ে যায়, সে দেবতা অল্পে সন্তুষ্ট, আর তাকে তো মায়েরা সবাই ডাকে, সে দেবতা কে জানে? তিনি পরম বৈষ্ণব শিব ঠাকুর, তাই তো? শিবজি পরম, শিবরাত্রির ব্রত করেন তো? করেন তো? হ্যাঁ, এখন যাদের বিয়ে হয়ে গেছে তারাও তো স্বামীর মঙ্গলের জন্য ব্রত করে, আর যাদের বিয়ে হয়নি তারাও ব্রত করে শিবের মতো স্বামী পাবে বলে। আচ্ছা, শিব কি সরকারি সার্ভিস করে? ব্রত করে, তবু ব্রত করে। তবে ব্রত করারও ব্যাপার আছে, শিবরাত্রির ব্রতর দিনকে কীর্তন করে বাড়ি ফিরছি, দেখি এক ঠাকুমা ব্রত করেছে, আমি বলি ঠাকুমা তুমি ব্রত করেছো, তোমার স্বামী তো মরে গেছে, বলে ওই জন্যই তো ব্রত করেছি। আর স্বামী মরে গেছে ব্রত করলে কেন? বলে শিবকে জানালাম পরের জন্মে যেন বুড়োটাকে স্বামী রূপে পায়। আমি বলি কি তোমার ভক্তি, এগিয়ে গেলাম পাড়ার বৌদি ব্রত করেছে, বৌদি তুমি ব্রত করেছো? বলে হ্যাঁ। শিবের কাছে কি চাইলে? বলে শিবকে বললাম তোমার দাদাকে যেন পাল্টে দেয়। আমি বলি দাদাকে যেন পাল্টে দেয়, বলে কোনোদিন দামি শাড়ি দেবে না, অমন থাকাচ্ছে না থাকা ভালো, তার মানে নতুন। এ ব্রত করলে হবে না মা, ব্রত করার মতো করো, আগে শিব ঠাকুর কে সেটাকে জানো, সে কি চায় আগে সেটা জানো। শিব হচ্ছে পরম বৈষ্ণব, সেই বৈষ্ণবকে তুমি আশ্রয় করেছো, বৈষ্ণব কি চায়? বৈষ্ণব ভক্তে চরণ ধুলি ছাড়া কিছু চায় না, বৈষ্ণব টাকা পয়সা চায় না, বাড়ি গাড়ি চায় না, যেখানে হরি নাম হয় ছেড়া চটে বসে আর দু হাত তুলে আনন্দ করে বলে নি তাই গো। এরা এগুলো চায়, আর তোমরা কি করছো না বুঝে শিবের মাথায় জল দিয়ে যাচ্ছ, ওই শিবরাত্রির দিনকে যে জল শিবের মাথায় দিয়েছ ওই জল যদি তোমাদের মাথায় পড়তো তো নিমোনিয়া হতো, ব্রঙ্কাইটিস হতো। চৈত্র মাসের শেষের দিকে অনেক ছেলেরা দেখেছি শুধু বলে ভোলে বাবা পার করে গা, ভোলানাথ বলে আমি পার হবো কি করে, রাস্তা খুঁজে পাই না। খুব খুঁজে দেখবে রাস্তাঘাটে যেমন বৈষ্ণবকে নিয়ে তাচ্ছিল্য করে, তদ্রূপ ওই পরম বৈষ্ণবকে নিয়েও অনেক টিটকিরি মেরে দেয়। তারা ভোলানাথের ভক্ত হয়েছে আর তারা রাস্তায় বলে বলে যাচ্ছে, বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে। বুঝে নিন কি এগুলো করো না মা, যদি পরম বৈষ্ণবের আশ্রয় আসতে চাও, পরম বৈষ্ণবকে যদি ধরতে চাও, অন্তত শিবরাত্রির দিনকে খোল করতালও যদি না থাকে, অন্তত ওই কে বলেছে না খেয়ে থাকবে, খালি পেটে যাচ্ছ জল দিতে, দিদি কি বড় লাইন দে একটু সাইড দে আমি জলটা দি, কেন বড় খিদে পেয়েছে, তবু বলে ব্রত চলছে, পেট ভরে খাও, আর কল করতাল যদি না থাকে পরিবারের সবাই মানুষ একত্রিত হয়ে ওই দিনটায় হাতে তালি দিয়ে শুধু বলো হরে কৃষ্ণ গান্ধারী বলে উঠলো আমার আমাকে একটা সন্তান দাও। শিবজি বলে উঠলো এত কষ্ট করলে একটা সন্তান পাওয়ার জন্যে আমি তোমাকে একটা দেব না, তাহলে কটা দেবে? তুমি চাইলে একটা আর আমি একের গায়ে দুটো শূন্য বসিয়ে আমি তোমাকে সন্তান দিব। তাহলে গান্ধারী চাইলো একটা আর শিবজি কৃপা করে ওই গান্ধারীকে একের গায়ে দুটো শূন্য বসিয়ে দিল। তাহলে একের গায়ে দুটো শূন্য বসে গেলে দশটা ও একশো, তাহলে গান্ধারীর কটা কটা ছেলে হলো? মনে রেখেছিস কি তোদের নেই তো হবে কি? একটি মেয়েও ছিল যার নাম ছিল দুঃসল্লা। তো শিব বলে উঠল আচ্ছা হ্যাঁ এবার শুনুন, গান্ধারীর একশোটা ছেলে ছিল কিন্তু একশোটা ছেলের মধ্যে বড় ছেলে হলো দুর্যোধন আর সব কটা ছেলে হলো মহাপাপা, মহা দুরাচার, সর্বদাই পাপ কাজ নিয়ে চুরি ডাকাতি মানুষ খুন কিডন্যাপিং জুয়াখোর সাত্তাখোর মদখোর গাঁজাখোর কোনো জায়গাটায় তাদের থাকে। যে বাড়িতে হরিনাম হয় ছুটে গিয়ে লাতি মেরে ঘর বাড়ি ভেঙে দেয়, যারা হরিনাম করতে করতে রাস্তায় যায় জীব কেটে দেয়, যে বাড়িতে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বলে ও দুর্যোধন ছুটে গিয়ে প্রদীপের আগুনে মেয়েটার গায়ে আগুন ধরিয়ে দেয়। তাহলে প্রশ্ন হলো শিবজি তাকে দিল একশোটা ছেলে কিন্তু পাপি হলো কেন? এখানে আমার বোঝান আছে, তুমি শিবজিকে ডাকছো যদি চাওয়ার মতো চাইতে পারো তাহলে তোমার কাজ আছে, আর উল্টো পাল্টা যদি চাও তো তুমি উল্টো পাল্টাই জিনিস পাবে। একটা মেয়ে সব ভালো নাকটা তার ভোঁতা, বুঝলেন, সুন্দর দেখতে কিন্তু নাক ভোঁতা। তা মেয়েটা শিবজির কাছে গেছে, শিবজি বলে উঠলো বল তুই কি চাস, তবে তুই একটা চাইলে আমি তোকে দুটো দেবো ডবল করে দেবো, তবে তুই যখন এসেছিস তোকে তিনটে বর দেব। এ তো মেয়েটা ভাবলো তিনটে বর মানে অনেক পাওয়া, যা পুকুরে ডুববে। এবার মেয়েটা কি করেছে, পুকুরে ডুবেছে আর পুকুরে ডুবেই বলছে শিবজি আমাকে ভালো ভালো নাক দাও, নাক ভোঁতা, প্রথমে নাকটাকে ঠিক করছে আমাকে ভালো ভালো নাক দাও। যেই বলেছে ভালো ভালো নাক দাও উঠে দেখতে পাচ্ছে সারা গায়ে নাকে ভর্তি হয়ে গেছে, পেটে না, কপালে না, বুকে না, হাতে না, পায়ে না। বলে শিবজি এটা কি হলো? বলে তুই ভালো ভালো নাক চাইলি, যত নাক ছিল তোকে দিই। বলে এত প্রয়োজন নেই, বল তাহলে আবার ডুব, আবার ডুবে। বলে শিবজি যে নাক তুমি দিয়েছো আমার সব নাক নিয়ে নাও, যেই বলেছে সব নাক নিয়ে নাও যে ভোঁতা ছিল সেটাও চলে গেল। এ আমার ভোঁতা কি হলো? বলে তুই তো বললি সব নিয়ে নিতে, আমি তো সব নিয়ে নিচ্ছি আর একটা বাকি আছে ডোব। এবার ডুবে বলে শিবজি আমার যেমন ছিল তেমন করে দাও, তার মানে যেমন ভোঁতা তেমন, তার মানে বুঝেছো? তদ্রুপ গান্ধারীকে যেই বললে একশোটা ছেলে পাবি, গান্ধারী কি বলছে? শিবজি একশোটা ছেলে দেবে? বলে হ্যাঁ দেবো, কিন্তু তুই কেমন ছেলে চাস? গান্ধারী বলে উঠলো আমার একশোটা ছেলে যেন শক্তিমান হয়, কথা শোন, একশোটা ছেলে যেন বলবান হয়, ঠিক আছে, একশোটা ছেলে যেন রূপবান হয়, ঠিক আছে, একশোটা ছেলে যেন গুণবান হয়, ঠিক আছে, একশোটা ছেলের যেন বাড়ি গাড়ি হয়, ঠিক আছে, একশোটা ছেলের যেন পকেট ভর্তি টাকা পয়সা হয়, ঠিক আছে, আর কি চাস? বলে সবই তো দিলে, আর কিছু চাইছি না। যেই বলেছে আর কিছু চাইছি না, শিবজি বলে উঠলো গান্ধারী একশোটা ছেলে পেলি বটে, কিন্তু চাওয়ার মতো চাইতে পারলি না, বলি মরার সময় তুই কোন ছেলের হাতে জল পাবি? তাহলে বাবা ভুলটা কোন জায়গায়? বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ধন সম্পত্তি দাও, কিন্তু একবারও বললো না যে হে শিবজি আমার একশোটা ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, আমার একশোটা ছেলে যেন হরি ভক্ত। এটা সে চাইলো না, তাই শিবজি বলল একটা হরিভক্তর কাছে তুই বাড়ি গাড়ি চাইলি, কিন্তু হরি ভক্তি যখন চাইলি না, এই ভুল কাজের জন্য তোর একশোটা ছেলে থেকে মরার সময় তুই জল পাবি। তাই মা গো সন্তান খুব ভেবে দেখুন ভগবানের কৃপা।